নয় কুড়ে কুড়ে কি এলো যায় কানে উড়ে, ফেরি ফেরি মতে চাহেলো নিয়ে মন চোরে। নয় কুড়ে কুড়ে কি এলো যায় কানে উড়ে, ফেরি ফেরি মতে চাহেলো নিয়ে মন চোরে। সিয়ে কো গা ঝিয় চিহ্ন লাগে তার মুহ, সিয়ে কো গা ঝিয় চিহ্ন লাগে তার মুহ। হসি দেলে খেলে ভৌরি দিয়ে পাট ভুলে, নয় কুড়ে কুড়ে কি এলো যায় কানে উড়ে। প্রজাপতি উড়ে বিন ভগুড়রে দেখি তা চগলি আখি, দিন বেড়ে জহ হুয়ে ছন ছন তার উপমাধুরী দেখি। প্রজাপতি উড়ে বিন ভগুড়রে দেখি তা চগলি আখি, দিন বেড়ে জহ হুয়ে ছন ছন তার উপমাধুরী দেখি। ভাল লাগে তার সজ, ভাল লাগে তার লাজ, ভাল লাগে তার সজ, ভাল লাগে তার লাজ। মুহামুহি হেই গলে লো চাহে মতে লাজে, নয় কুড়ে কুড়ে কি এলো যায় কানে উড়ে। তেবে বিরজরে পুনেই সঞ্জরে সখি মেড়ে খেড়ে পুছি, চগলায় মন ঝুরে রাতি দিন দেখে তাকু লুচি লুচি। তেবে বিরজরে পুনেই সঞ্জরে সখি মেড়ে খেড়ে পুছি, চগলায় মন ঝুরে রাতি দিন দেখে তাকু লুচি লুচি। সাথে বেদিরে বসিব হাতে কোড়ি ধরিব, সাথে বেদিরে বসিব হাতে কোড়ি ধরিব। ফুল যাব ফুটি ফুটিল আসু এরুণি দে, নয় কুড়ে কুড়ে কি এলো যায় কানে উড়ে। ফেরি ফেরি মতে চাহেলো নিয়ে মন চরে, সিয়ে কো গা ঝিয় চিহ্ন লাগে তার মুহ, সিয়ে কো গা ঝিয় চিহ্ন লাগে তার মুহ। হসি দেলে খেলে ভৌরি দিয়ে বাট ভুলে, নয় কুড়ে কুড়ে কি এলো যায় কানে উড়ে। ফেরি ফেরি মতে চাহেলো নিয়ে মন চড়ে।